কে গোপনে ছিল ধরা মাঝে কে আনিল, গোকুলে তে এনেছে নাম হরি বলে হরি বল, তাই এনেছে নাম হরি বলে হরি বল, ওরে নদীয়াতে এসেছে নাম হরি বলে হরি বল, মহাপ্রভুর মুখের বল হরি বলে হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল, রসনা তো বসে আছে হরি বলে হরি বল, গুণা দিন তো ফুরিয়ে যাবে হরি বলে হরি বল, জীবনে প্রদীপ নিভে যাবে হরি বলে হরি বল, তোরে শিয়রে সমন্দার আগে হরি বলে হরি বল, এই হরি নামে আবার বল হরি বলে হরি বল, ইহকালের সম্বলে হরি বলে হরি বল, তোরে পরকালের সম্বলে হরি বলে হরি বল, ভব পারেন সম্বলে হরি বলে হরি বল, প্রেমানন্দে নেচে নেচে হরি বলে হরি বল, জীবনে মরণে বলে হরি বলে হরি বল, সুখে দুঃখে শোকে তাপে হরি বলে হরি বল, কাই মন বাক্যে বল হরি বলে হরি বল, দেহ মন প্রাণে বলে হরি বলে হরি বল, জীবনের সকল কাজে হরি বলে হরি বল, আনন্দে কীর্তনে বল হরি বলে হরি বল, ভাবে প্রেমে ভক্তি করে হরি বলে হরি বল, নারদ জপেন বিনা যন্ত্রে হরি বলে হরি বল, ব্রহ্মা জপেন চতুর্মুখে হরি বলে হরি বল, পঞ্চানন গায়ে পঞ্চমুখে হরি বলে হরি বল, প্রেমানন্দে গাহরে নাম হরি বলে হরি বল, আনন্দে নেচে নেচে হরি বলে হরি বল, একবারে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বল, একবারে বদন ভরিয়া বল হরি বলে হরি বল, একবারে বদন ভরিয়া বল হরি বলে হরি বল, হরি বল।